mi hašle, haše da ko fu, tu mi kadmle, tomar duke akash kete hoy bakun, jhor brishti o jhor dharay, muthe niye jay, dukho tomar, tu mi hašle, haše da ko fu. ঝড় বৃষ্টি ঝোর ধারায় মুছে নিয়ে যায় দুঃখ তোমার তোমার জন্য সব ঠিক আর আমার জন্য বেটি তোমার সাথুমা আর আমার একটি ভুলে মাসুল দিতে হয় চিরকাল জানি জানো I don't care.